بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. ألا وإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وإن شر الأمور محدثاتها، وإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد، الإمام المبجل المجدد شيخ الإسلام ابن تيمية رحمه الله ليوفي خلاصة في ديني شرعي إسلام كما إيمان كما إحسان كان أديكي مولدين ఎదీనుగి ఎమ్మెహా దరజ తకాయి మరా తిప్తకుగ ఎకులైఫావా అళుకముగి దరజ తగ తెరేగ మాయ్ మతివెరి దరజై లేఫావా అసబుర్ కెత్తెరికం మీ అళుకమా బెహేగొతుం దిక్రుకొఫావా గవా ఇదే కాయిదతుం ఫి సబుర్ కెత్తెరికమా బెహే గవా ఇదే మీ ఫొతుగే అవ్వణ కులాస్ మిరే కియవా ఇరు మీగ కురిం బేబుణు హైక్ కులాహుగా కెత్తెరికమాయ్ బెహే గొతుం దికురుకొఫా వాణే తిరీస్ ఫస్ మసలే తిరీస్ ఫస్ మసల దికురు కుర్మ ఫహు ఇన్షాల్లాహు మిరేగే ఫిలావళు మి ఫషని షెహల్ ఇస్లాం రహిమహుల్లాహు బయాన్ కొఫావా మి గవా ఇదుగే మత్న ఫొతుగే మతన మి బలాలని ఎమ్మె హా దరివరుణ్ణి వఫగకుముల్లాహు అల్లాహు జల్లవాలా ఎ కలాంగ్య రుసవా రుహివడి గన్నవా మగం అళమెన్న మగు దక్కవాందే మి ఫ షరహ కురముందాయిరు స్క్రీను ఉస్తాద్ దక్కముందాణం కియవా దెముందా బ్యా షేహుల్ ఇస్లాం రహిమహుల్లాహు లియువ్వి మతన్ ఏగే అస్లు అది ఏగే మాణ దక్కము గెందాణ ఉమాయకు మి ఫిలావళుగా మి బలాలవే నుక్తాత షరహ కురవే మి నుక్తాత బయాన్ కురవిగెందాణి రహిమహుల్లాహు మత్నుగా దికుర్ కొఫావా మి జుమ్లతహుగే మచ్చ ఇమాం షేహుల్ ఇస్లాం ఇబ్ను తైమియా రహిమహుల్లాహు విదాళువని بسم الله الرحمن الرحيم رحمن وانت الرحيم وانت الله جي نام فلون اسم فلون فشمي وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم ادي ميستهم جي ماتش ان الله جل وعلا ما تيري كربا ما كربي نبي محمد صلى الله عليه وآله وسلم اي అది నబియాగే ఆలున్నాయి అస్హాబున్న సలవాతాయి సలాం హుట్టే ఫస్లున్ మీ ఫొతుగే ఎమ్మె ఫుర్తమ ఫస్లు జాలల్లాహు సుబ్హానహు వతాలా ఇబాదహుల్ ముమినీన బికుల్లి మన్జిలతిన్ ఖైరం మిన్హు ఫహుమ్ దాయిమన్ ఫీ నిఅమతిన్ మిన్ రబ్బిహిమ్ అసాబహుమ్ మా యుహిబ్బూన ఔ మా యక్రహూన్ వజాల أقضيته وأقداره التي يقضيها لهم ويقدرها عليهم متاجر يربحون بها عليه وطرقا يصلون منها إليه كما ثبت في الصحيح عن إمامهم ومتبوعهم الذي إذا دعي يوم القيامة كل أناس بإمامهم دعوا به صلوات الله وسلامه عليه أنه قال عجبا لأمر المؤمن Inna amrahu kullahu ajabun. Ma yuqdi Allah lahu min qada'in illa kana khairan lah. In asabatuhu sarra syakara fa kana khairan lah. Wa in asabatuhu darra sabara fa kana khairan lah. Faslu. Allah subhanahu wa ta'ala wani ekalange mu'min altakunna kurimatiwa komme kameggaves ekan kama vure heugo illa fahe fahe emistakun abadu me wani emi honge veri rabbuge hadratun libifawa niyamate gaye ei emi hunna kurimatiwa kamaki emi hun lobiwa kamek kamuga vies nuwata emi hunna kurimatiwa kamaki emi hun nuruhe kamek kamuga vies me adi ekalange emi hunna medu kurawa niya ful takaki adi eba mi hunge macha kurawa minwar ful takaki emi hunna nafa libinevi viafari take kamuga yai ekalange hadurata wasil kodene magu take kamuga ekalange lebbevi ei eba mi hunge imam adi eba mi hunge eba mi hun ebe kalaka tabawa adi giyame duahun komme bayakavves ebayege imamuge namun nan gowaileve hindu emi hunnan ebe kalege namun gowaileveene nabiyya sallallahu alaihi wasallam ge arihun sahihuga waride fawa hadis ga wa fadeinne e nabiyya hadis kurawa fawe ajaballi amril mu'min mu'minage kankan ajabu kurani vikamuga ve ma yaqdi allahu min qada'in illa kana khairan lah ama kashorun enage huriha kankamaki ajab kurani vi kankan enayan hewakavwa gotakan nuni allahu evves niyaen nukuravve in asabatuhu sarra shakara fa kana khairan lah ufawa kamen enaya kurimati ve janama ena ekamuga allah shukur kure egoin enayan hevekamuga vede wa in asabatuhu darra وإن أصابته ضراء صبر فكان خيرا له أدي إينايا هتام كرمتي بجنما إينا كتربي أدي إيغوين إينايا هبك كم غاي بيغن دي مي فرطم فصلوغا بيان كربي جملة مي جملة هوغي تفصيلا نوني شرح يبالالا شيخ الإسلام رحمه الله mi foi fattawa fa wani Allahu azza wa jalla ge fadlu wanta verikan ekalaange alta kunnan oikkam bayan kurabamo Sheikh Islam rahimahullah mi foi fattawa fa wani emmeha alta kunnan haduma koddemu Allahu azza wa jalla ge dilati wanta kan ekalaange fadlu wanta wakirkan verikan ekalaange alta kunnan oikkam bayan koddemu egotum rahimahullah emme furtama dikur kawfawa jumlaga wani jala allah subhanahu wa ta'ala ibadahu almu'minina bi kulli manzilatin khayran minhu allah subhanahu wa ta'ala wani ekalange mu'min altakunna kurimati wa komme kamegaves ekan kamavure heyoge lavafae emme ha darivarunne akhunna yukhtunne hayatuga kurimatiwa komme kameggaves ekan kamavure heogoin allah wani e alaya labbafa hayatuga kurimatiwa komme kameggaves ekan kamavure heogoin ege fahatuga allah jalla wala labbafa ve engunu mihakan ekan enguni negunu mihakan ekan negunu kamuga vias wumaiku komme ni'mataki ves Allah subhanahu wa ta'ala ge hadratun libeni vi echekamuga iman ve gabul kuran jehe ey ekalange azza wa jalla baswahi kurabaha fadein wa ma bikum min ni'matin fa min Allah adi tiyaba mi hunge kibaga waha ni'mate vani Allah ge hadratun ne visnala Allah jalla wala mu'min alaya kurmati kura komme kamek gaves ve ekan kama vur heo goy. Ekan kama vur heo gote ve. E na ya e kurmati vi kamaki hingama jehi ufa veri ve. E kama e na shaugori wa kamek kamu gaves. E vur heo goy nge kalange labba fa ve. E kurmati vi kamaki hiddati kamai musibatai bala veri kamai dati hale kamuga vi namaves imam ve gabul kuran jehe ekan kamavure heogoin e kalange labba fa waka bumaeku ala abadu miwani Allah jalla wala ge niyame tahuge matiga e kalange miwani e faden baswahi kurawafa wama bikum min ni'matin fa min Allah adi tiyabami hunge kibaga waha ni'mate vani Allah ge hadratunne adi wese kalange wahi kurevi وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا تِيَبَامِهُمْ اللَّهُ گِ نِعْمَتَّنْ هِمَنَا عَدَدُ قُرَنْ اُلُنَسْ تِيَبَامِهُمْ نَكَنْ اے نِعْمَتَنْ عَدَدُ قُشَي اے نِعْمَتَنْ نُهِمَنَيْنَي نُوَانَ كَمَنْ اي اي احر منن نُوَانَ كَمَنْ اِهَا بِسْ گِنَ نِعْمَتَّهُ گَ اللَّهُ جَلَّ وَعَلَا گِ عَلَامِ وَنِي ايه فهو امام ودال واني فهم دائما في نعمه من ربهم فهي اميستكم ابد ما ابد واني ابا مي هونجي بري ربك حضرتهم لبي فاوا نعمه الجاي الله اكبر فهي ابا ميستكم ابد ما ابد واني امي هونجي بري ربك حضرتهم لبي فاوا نعمه الجاي تفصيل غا بيان كورا مي لولفن نيومت كامو غا ودان ادي مي ودان انسانا غي لو مچن وانهنا وفاوا نيومت كامو غا ويس كم نيومت واقع نجه اي علا غي لو مچن فنن ان نجه نيومت كامو غي اكمكو اللهان ايمان وفاوا والا غبولكم إيمان دنن جهه فهم دائما في نعمة من ربهم فهي إميستكم أبد ما واني إبا ميهم جبر ربك جي حضرة لبفا ونعمتك جي مثالك إن يوم تبني نعمة المال لولفن نعمة تهوغا نعمة المال مدلوغ نعمة نعمة العافية صحة سلامة لفافة ومجي نعمة نعمة الأولاد اللي بفافة دارين نعمة نعمة الباطن لولا وانهنا وفافة إهنا سي نعمة مثالك نعمة الإيمان إيمان كم جي نعمة نعمة التوحيد الله جل وعلا إقوى أن تكون مجي من نعمة نعمة الإسلام إسلام كم جي نعمة أدي كيتا مي إم ها نعمت تكن إكلان جل وعلا توفيق دفافا ونعمتك كي ها بر نعمته ومايكو لولا فن نعمت تكاي لولا نفن نعمت تكو على قائم أبدا أبدا هنكن بيان كربا الله جل وعلا وهي كربي ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض هم كشورون ورتكو غياي بنتكو غاواها تكتشن الله تيابا ميهن نتاكا خدمت تر كوربي كان تيابا ميهن نيجي هي وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة أدي إكالانج نعمة تفعل بجم باغو تجاي فوربي جم باغو تجاي تيابا ميهن جم أشان فوريما كود دبية الله جل وعلا جديلة وانتكا سبحان الله بسنالا بدم مكيادي النكتة إميستكم ميواني أبدوك أبدا إكالان جيبري ربوك حضرة لبفاوا نيوم تجا خطو من نتي بسنالة حياتوك دماوي تدمرو كامي بالمرو كامي دريكو دنيا دوكو فدي إيناك بيفاري بغرو توي إيناك بميها إيناك آتون دي إيناك فرميها إيناك وكيوي ఏనాయ ఎక్సిడెంట్ కురిమతివి మిహిరి దిమావా ముసీబా ఇత్త dati undagu dani wala halet ikamuk yala wani nematil iman iman kamuk niyamatu gay ehna se yala wani nematu tauhid tauhid gay niyamatu gay niyamatil islam islam dinu gay niyamatu gay ahar menna min niyamai lo macha fenna fasa taken hen lo macha fenna muda taken hen ahar men angaya la rahata ken hen nuati heye mikahala dati halatai udagu dadiwalai adi hashgadan ven ala vagutta huga ahar menna mikan ihsas nu kuraveni mi konfada nikameti aleng hen kamuga wana me musibatai dati halatai ven heye udagu bodi ಬುದ ಸೈದ ಕುರುಂ ಹೆಯ್ಯ ವೇಂ ಬೊಡಿ ಎ ಮೀಸ್ತಕುಂ ವಣಿ ಬುದಂ ಅಳ್ಕಂ ಕುರ ಬಯಗೆ ಗೋತುಗ ಮುದ ವರಗ್ಗಿನ ಎಬಾಮುಹಂಗೆ ದರಿಂ ಇಹಾಮಗಿನ ದಡುಗುವಾಮುಂ ಎಬಾಮುನ್ನಂ ಇಹಾಮಗಿನ ಗೆರಿಬಕರಿ ಇಹಾಮಗಿನ ಉಸ್ ಇಮಾರ ಎತ್ತವಣಿ ಎಬಾಮುಹುನ್ನಂ ಮಿಲುಕುವೆಗೆಂಬಾ ತಕೆಚ್ಚೆಗೆ ಗೊತುಗೆ ಏಕಮಕ ಎಬಾಮಿಹುಂ ವಣಿ ಬುದಂ ಅಳ್ಕಂ ಕುರ ಬಯಗೆ ಗೊತುಗೆ ಗಬ್ರಂ ಅಳ್ಕಂ ಕುರ ಬೈ ಗೊತ್ತುಗೆ ಮುಶ್ರಿಕುಂಗೆ ಗೊತ್ತುಗೆ ಅಲ್ಲಾಹ ಶರೀಕ್ ಕುರ ಬೈಗೆ ಗೊತ್ತುಗೆ ಉಮಾಯಕು ಎಮ್ಮೆ ಅಹುನ್ನೆ ದರಿವರುನ್ನೆ ಅಹುನ್ನ ಅಹ್ತುನ್ನೆ ಅಹರ್ಮನ್ನ ದಿಮಾವ ದತಿ ಉದಗು ಹಾಲತಾಯಿ ಅಹರ್ಮನ್ನ ಕುರಿಮತಿವ ಹಿದ್ದತಿ ದಂಡಿವಳು ಏ ಅಹರ್ಮೆನ್ ಎಹಾ ಮಚ್ಚಂ ಉಫುಲಾ ಲಣಿ ಹೆಯ್ಯೆ ಈಮಾ ಕಮ್ಮವ್ರ ಬೋಡ ಇಸ್ಲಾಂ ಕಮ್ಮವ್ರ ಬೋಡ ತೌಹೀದ ಅವ್ವರ ಬೊಡ ಇಸ್ನಾಲ ಅದಿ ಯಾ ಎಕೀಗ ಅಹುಲು ಸುನ್ನ ಸಲಫೀಯ ಅಲ್ಲಾಹ್ ಜಲ್ಲ ವಾಲ ಮಿ ಮನ್ ಹಜಾಯ್ ಮಿ ದಾವತುಗೆ ಹಿದಾಯ ದಕ್ಕವ ಮಗುತ ಫಸೆಹ ಕುರವ್ವ ಏಕಮಟ್ಟಕ ಏಕಲಾಂಗೆ ಜಲ್ಲ ವಾಲ ಏ ಅಳಾಯ ದೆವ್ವಾಫಾವ ತೌಫೀಕ್ ಮಿ ಕುಂಫದ ನಿಯಮತೆ ಮುದಲಕ ಅಳೆಯನ್ನು ಕಿಯೇನೆ ದೂಕೊಫದಿಯ ದರ್ಯಕ ಅಳೆಯನ್ನು ಕಿಯೇನೆ ಏ ಬಗುರುಟುವಿ ವ್ಯಫಾರ್ಯ ಅಳೆಯನ್ನು ಕಿಯೇನೆ ಮಿ ಕುಂಫದ ನಿಯಮತಕ್ಕೆ ಗುಮಾಯಕು ಮುಸ್ಲಿಂ ಅಳ ವೆಗೆನ್ ನುವಾಣೆ ಹಮೇಕಣಿ ನಿಯಮತಕಿ ತಿಮಂಗೆ ಲೋಮಚ್ಚ ಫೆನ್ನ ಹೊಣ್ಣ ಇಚ್ಚೆಗೆ ಗೊತ್ತುಗೆ ಏನಾಗೆ ಹಿತಂ ಅಲ್ಲಾಹ್ ದೆವ್ವಿ ಈಮಾಂಕಂ ಏನಾಗೆ ಅಕೀದಾಯ ಏನ ಹಿತುಗ ಲವ್ವಾಫವ ತೌಹೀದ್ ಏನಾಯ ದೆವ್ವಾಫವ ಇಸ್ಲಾಂಕಂ ಮಿ ಕೊಂಫದ ಬಡು ನಿಯಮತೆ ಮಿ ಗುಣ ಅದದು ಕುರ್ಮ ಕೀ ಕುರಂ ಮಿ ಮೀಸಾನಕ ತಿಲಫತಕುಂ ಕಿರಾಲವು ಕೀ ಕುರಂ ಮೀ ದುನಿಯೆ ಮತೀಗವಿ ಎವ್ವೆಸ್ ನಿಯಮತಕ ಅಳ ಕಿಯಾಲಿವಣಿ ನಿಯಮತೆನ್ನು ಎ ನಿಯಮತುಗ ಅಳಾ ಮಿವಣಿ ಉಮಾಯಕೀಗ ಹಯಾತುಗ ದಿಮಾವ ಮಿ ಮುಸೀಬಾತ ಮಿ ದಿಮಾವ ದತಿ ಹಾಲತ ಲುಯ್ ನುಕುರವೇ ಹೆಯ್ಯೆ ಮಿಫದ ನಿಯಮತಕ ಅಳ ಕಿಯಾಲು ವೀಮ ರಹಿಮಹುಲ್ಲಾಹ್ ವಿದಾಳಫ ಮಿವಣಿ ವಹುಂ ದಾಇಮನ್ ಫಿ ನಿಯಮತಿ ಮಿನ್ ರಬ್ಬಿಹಿಂ ಫಹೆ ಎ ಮೀಸ್ತಕುಂ ಅಬದುಮೆ ಅಬದು ವಣಿ ಎಬಾ ಮಿ ಹುಂಗೆ ವೆರಿ ರಬ್ಬುಗ ಹದುರತುನ್ ಲಿಬಿಫಾವಾ ನಿಯಮತೆಗ್ಗೈ ಆದೆ ಶಕ್ಕೆವ್ವೆಸ್ನೆ ಮಿಕಮಂ ಅಹರ್ಮೆ ಇಕ್ರಾರ್ವಮು ಇಲಾಹು ಜಲ್ಲವಾಲ ದೆವ್ವಾಫವ ನಿಯಮತ್ತಂ ವೆ ಲೊಲ ಫೆನ್ನ ಅದಿ ಲೊಲ ನುಫೆನ್ನ ವಂಹನಾವೆ ನಿಯಮತ ಹುಗೈ ಇಸ್ಸೆ ಬಯಾಂ ವೆದಿಯೈ ಎಯಾಯೈ ವ ಅಸ್ಬಗ ಅಲೈಕುಂ ನಿಯಮಹು ಜಾಹಿರತನ್ ವ ಬಾತಿನ ಅದಿ ಎಕಲಾಂಗೆ ನಿಯಮತ್ತ ಫಾಳುವೆಗೆಂಬಾ ಗೊತುಗಯ್ಯಾಯಿ ಫೊರ್ವಿಗೆಂಬಾ ಗೊತುಗೈ ತಿಯಬಾಮಿ ಹುಂಗೆ ಮಚ್ಚಂ ಫುರಿಹಮ ಕೊದ್ದೆವ್ವಿಯೇ ಫುರಿಹಮ ಕೊದ್ದೆವ್ವಿಯೇ ಏ ಫರಹಿಮಹುಲ್ಲಾಹ್ ವಿದಾಳ್ವಣಿ ಅಸಾಬಹುಂ ಮಾ ಯುಹಿಬ್ಬೂನ ವ ಮಾ ಯಕ್ರಹೂನ್ ಅಸಾಬಹುಂ ಮಾ ಯುಹಿಬ್ಬೂನ ವ ಮಾ ಯಕ್ರಹೂನ್ ಎಬಾ ಮೀಹುನ್ನ ಕುರಿಮತಿವಾ ಕಂ ಕಮಕಿ ಎಮೀಹುನ್ ಲೋಬಿವಾ ಕಮೆಕ್ಕಮ್ಗಾ ವಿಯಸ್ ನುವತ ಎಮೀಹುನ್ ನುರುಹೇ ಕಮೆಕ್ಕಮ್ಗಾ ವಿಯಸ್ ಮೇ ಮಿ ಎಮ್ಮೆಹ ನಿಯುಮತ್ತಕ ಎಕು ಅಳ್ತಕುನ್ನಾಯಿ ಕುರಿಮತಿವಾಣೆ ಲೋಬುವ ಕಂತತ್ತಕ್ಕೆ ಅಳ್ತಕುನ್ನಾಯಿ ಕುರಿಮತಿವಾಣೆ ನುರುಹೇ ಕಂತತ್ತಕ್ಕೆ ತಫ್ಸೀಲು ಕೊ ಬಯಾಂಕುರ್ ಮಾನೇಕಿ ಹಮ ಕಶೋರುಂ ಅಲ್ಲಾಹು ಜಲ್ಲವಾಲ ಎಬಾಮಿ ಹುನ್ನ ನಿಯಮತ್ತ ದೆವ್ವಿ ಏಯ್ ಎಬಾಮಿ ಹುಂ ಲೋಬಿ ಕುರಾ ಕಂಕಮ್ಗಾ ವಿಯಸ್ ಅದಿ ಎಬಾಮಿ ಹುಂ ನುರುಹೇ ಕಂಕಮೆ ಗೊತುಗಾ ವಿಯಸ್ ಏಕಲಾಂಗ್ ಎಬಾಮಿ ಹುಣ್ಣ ನಿಯಮತ್ತ ದೆವ್ವಿ ಇಖ್ವಾನಿ ದಣ್ಣಂಜೆಹೆ ಇಬ್ತಿಲಾ نوتا امتحان داتي حالتو مصيباي داتي داني وارو ها هو نوكان مي ابتلا امتحان تا امتحان تا كيفس نعمته ميجا كوريجا كولاس تهوغا صبراي غوليجن بيان قد مسائل تهوغا ميكان تفصيل سكوري فابان ابتلا يكي بس نعمته كيف نعمة الابتلاء بناني ابتلاء نعمة كي تمنى باني داتي حالة كي نعمة كي باني سببكي ايه سبب الله جل وعلا ايه علاقة فاف بفو السبا يا سبحان الله مصيبات كرمتي بي داتي حالتك كرمتي بي وين بالا للون كارنو هوريجن دي هيتا داتي كان بعاده ايه نباني دنيا متيجا مصيبات درو كرمتي بفا من مصيباتكي ايه علا يونج نيومتك كم غاباني كيهنه استاذ دم بيان كوري غوتا جينا ميستا كننن نعمت بني محمد نعمت كم غاباني للا فن اتم بيه ايبا مونا رحلا اتشيتا ايهن نوني نعمت كم غاين نوبي ايبا ميهن جاهل كماي ايبا ميهن وٹی فاوا دنیا ايگ لذتو گے مي اندوالو گا سبب ايگ بدلو گا ابتلاء يكيبس نعمت كم كيف ابتلاء نعمت گوتو گا مي واني ايگ سببون الله جل وعلا اينا گے فافو سوا دیووا ايگ سببون الله جل وعلا اينا گے درجة افلوا ايگ سببون الله جل وعلا اينا ين ఏనాగ మచ్చం అన్నంగం ఎవ్వరు బడు ముసీబాతకుం ఏన ఎ కుడ ముసీబాత కురిమతి కురవ్వాగేం ఏ ఇమ్తిహానుం ఏన సలామ కురవ్వ మీ నియమత్తకెన్ నూంత గుమాయకు మీ నియమత్తకెన్ నూం హెయ్యే అల్లాహు అళక ముసీబా కురిమతి వుము ఏ అళకు ఏనాగ నఫ్సు హిసాబు స్కొల్ల మివెస్ నియమత్తెన్ నూం హెయ్యే తిమణ్ణె మికన్ దిమావి కీవ్వే తిమణ్ణె మిఫద కమెన్ అల్లాహ్ మెదేరి కురవ్వి కీవ్వే فهي إهدو إي على الله جل وعلا يكي يمنغ تمغا ياي كتن بمغا أدي إي نفس فروا كورا كريفا وا ديني شروي كنتتكو متين هدو مبي الله جل وعلا يا بودا كتن بمغا مغي غتوغا إمغو هودا غاني بمائكو حقيقة تغا ابتلاء إكان ابتلاء سببون الله جل وعلا إيغ فهتوغا دين ودي غنوا ميكان يالا يا كوريماتي بومو ايجا نتيجايكي اي على الله هن رجوع بون كاموغي اي كالانجا كوتام بون كاموغي بومايكي غا نيوماتي غوتوغا نوي هيجي نيوماتي غوتوغا نوي هيجي هم افادين ابتلا كوريماتي بومو على يا جينا فهرو توبا غا دور هولو بيجن دي مصيباتاي داتي كاماي افاد ودوغو حالت ديومو جينا فهرو الله جعل آخر ما تين هدوما بي يا إكو إخلاق جل وعلا حضرة الدان ويكم كون جينا ما هدوما بي إيه دوينا توبة بي توبة جدور وينا إينا هول وعلا أدي إماعون الله جل وعلا ين إينا كتتم بي فهيدو إيه دو إبلا بيجن دني الله جعل يا إخلاق دبي نيومته جعتو جاي إخلاق دبي نيومته جعتو جاي إيه ما شيخ الإسلام رحمه الله بيدال فمي ما أصابهم ما يحبون وما يكرهون أي إبامي هن كرمتي واكمكي إبامي هن لوبي واكمك كم غاويس نوات إمي هن نره كمك كم غاويس الله جي على واني أبدو جي أبدا إبامي هن جي وري ربو جي حضرة لبي فاوان يوم تجي مفيقو هاي مفدين وسني ఎగొతుగ గాంబెజ్జ కముగా వాణమ సుబ్హాన్ అల్లాహి ఇలా వాణి కుంఫద బాజ్వరి కమెగ్గే కుంఫద బాజ్వరి కమెగ్గే అది ఇతర బయాన్ కుర అల్లాహ్ జల్ల వాలాయన్ ఇలా ముసీబాయ్ కురిమతి వుమున్ కుత్తంబే ఇకలాంగ రుజువబే ఇకలాంగ సుబ్హాన్ వతాలా హదరతన్ ఇన తౌబావే వుమాయకు మి హత్తహవస్ నియుమత్త అది మిఫదైన్ ಬಲಾತಂ ಹದುಮ ಕೊದ್ದೆ ಏನಾಗೆ ನಿಮ್ಮ ಮುಗೆ ಹಾಲತು. ಯಾನಿ ಏನಾಯಂ ಬಲಾಗೆ ಸಬಬು ಹದುಮ ವೆದೆ ಏನಾಗೆ ನಿಮು ಮಾಲುಹು ಇಲಲ್ಲಾಹಿ ತಾಲಾ ಏನಾಗೆ ಬಾರೆ ನೆಕ್ಕಂ ಏನಾಗೆ ಆರೆ ನೆಕ್ಕಂ ಹಾಲತು ಬದಲು ಕುರ್ಮಗ ಕೊಳದಾನ ಕಮೆಂ ಎಳಾಗೆ ಅತುಗಾ ನುವಾಕ ಏನಾಗೆ ವ್ಯಫಾರಿ ನುಹಣು ಕುರಿಯರ್ವಂ ಏನ ಉಳುಣಿ ಏನಸ್ ಬಗುರುಟುವಿ ಏನ ಬೇಣುಂ ವಿ ಮಸಕ್ಕತೆಗ ಕುರಿಯರಾದ್ಯು ಏನಸ್ ಫೇಲಿವಿ ಏನಾಯಂ ಹೆಂಗೆ ಏನಾಯಂ ಹದ್ಮವೆದೆ ತಿಮಣ್ಣ ಕಿತ್ತಮ್ಮೆ ಮಸಕ್ಕೆ ಕುರಿಕಮ್ಗ ವಿಯಸ್ ಅಲ್ಲಾಹ್ ಜಲ್ಲ ವಾಲ ಏಕಮುಗ ತಿಮಣ್ಣೆ ತೌಫೀಕುನು ದೆವ್ವಾ ಕಮುಗ ವಾಣಮ ಕುರಿಯರ್ ಮೆನ್ ನೋಣ್ಣಾಣಕ ಏಹಿದು ಏನಾಯಂ ಹದ್ಮವೆಗೆಂದೆ ಮಾಲುಹು ಇಲಲ್ಲಾಹಿ ತಾಲಾ ಏನಾಗೆ ನಿಮು ಲಾ ಹೌಲ ವಲಾ ಕುವ್ವ ಏನಾಗೆ ಬಾರೆ ನೆಕ್ಕ ಹಾಲತು ಬದಲು ಕುರುಮುಗೆ ಆರೆ ಏನಿಯ ನೆಕ್ಕಂ ಏಹಿದು ಏವಿಸ್ ಕಿಹಾಬೊಡು ನಿಯುಮತೆ ಏನಿಯ ಲಿಬಿಗೆನ್ ದಿಯ ಫೈ ಏಹಿದು ಏನ ಗಾಯಂ ವಾಣಿ ಕೊಮ್ಮ ಅದು ವೆಗ್ಗೆ ಏನ ಗಾಯಂ ದೆಮಿ ಹುಣ್ಣಾಣಿ ಏ ಬಲಾಗಯಾಯಿ ಏ ಮುಸೀಬಾತುಗ ಕೆತ್ತರಿ ಕಮುಗೆ ನಾವುಮಿದೆ ನುವಾಣೆ ಏನಾಗೆ ಮಗು ಏನ ದಾಂಗೊಯ್ ಮಗು ನೆತಿವೆಜ್ಜ ಕಮುಗ ಏನ ನುದಖೇನೆ ಏಗೆ ಬದಲುಗ ಏನ ಕೆತ್ತರಿ ಕಂ ಕುರಿಯನ್ ನೆರೇನೆ ಏ ಕೆತ್ತರಿ ಕಮುಗ ಗಾಯಂಬೆ ದೆಮಿ ಹುಣ್ಣಾಣೆ ಎವೆಸ್ ಎ ಬಲಾಯ ಏಕೀಗೆ ಏನಾಯ ಕುರಿಮತಿವಿ ನಿಯಮತೆ ಏನಾಯ ಕುರಿಮತಿವಿ ನಿಯಮತೆ ಕಮುಗ ವೆಗೆಂದೆ ಎಫ್ ಅಹು ಶೇರ್ ಇಸ್ಲಾಂ ರಹೀಮ್ ಅಲ್ಲಾ ಮತನುಗ ವಿದಾಳುವನಿ ವ ಜಾಲ ಅಕ್ದಿಯತಹು ವ ಅಕ್ದಾರಹುಲ್ಲತಿ ಯಕ್ದೀಹಾ ಲಹುಂ ವಯುಕದ್ದಿರುಹಾ ಅಲೈಹಿ ಮತಾಜಿರ ಯರ್ಬಹೂನ ಬಿಹಾ ಅಲೈಹಿ ಅದಿಯ ಕಲಾಂಗೆ ಎಮಿ ಹುಣ್ಣಾಯ್ ಮೆದುವೆರಿ ಕುರವ್ವ ನಿಯಾಫುಳು ತಕಕಿ ಅದಿ ಎಬಾ ಮಿಹುಂಗೆ ಮಚ್ಚಂ ಮೆದುವೆರಿ ಕುರವ್ವ ಮಿಂಬರ್ ಫುಳು ತಕಕಿ ಎಬಾ ಮಿಹುನ್ನ ನಫಾ ಲಿಬಿನವಿ ವ್ಯಫಾರಿ ತಕೆ ಕಮ್ಗಯ್ಯಾಯಿ ಎ ಕಲಾಂಗೆ ಹದುರತ ವಾಸಿಲು ಕೊದ್ದೇನೆ ಮಗು ತಕೆ ಕಮ್ಗ ಎ ಕಲಾಂಗೆ ಲೆವ್ವಿಯೇ ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಮೀ ಎ ಕಲಾಂಗೆ ಜಲ್ಲ ವಾಲ ಅಳುತಕುನ್ನ ಕುರಿಮತಿ ಕುರವ್ವ ಮುಸೀಬಾತುಗ ಹಗೀಗತಕಿಯೇ ಎ ಕಲಾಂಗೆ ಎಬಾ ಮಿಹುನ್ನ ಮೆದುವೆರಿ ಕುರವ್ವ ಎ ಕಲಾಂಗೆ ನಿಯಾತ ಎಬಾಮಿಹುಂಗೆ ಮಚ್ಚ ಎಕಲಾಂಗೆ ಜಲ್ಲ ವಾಲ ನಿಯಾ ಕುರವ್ವ ಮಿಂಬರ್ ಫುಳು ಈ ಎಬಾಮಿಹುನ್ನ ನಫಾ ಲಿಬಿನವಿ ವ್ಯಫಾರತಕ್ಕೆ ಕಮ್ಮುಗ ಅದಿ ಎಕಲಾಂಗೆ ಹದುರತ ವಾಸಿಲು ಕೊದ್ದೇನೆ ಮಗ್ತಕ್ಕೆ ಕಮ್ಮುಗ ಎಕಲಾಂಗೆ ಲೆವ್ವಿಯೇ ಏ ಕಿಹಿನಕು ಏಯ್ ಎಕಲಾಂಗೆ ನಿಯಾ ಕುರವ್ವ ನಿಯಾತಕಿ ಇನ್ಸಾನಾಯಂ ಎಕಲಾಂಗೆ ವ್ಯಫಾರಿಕೊ ಫಾಯ್ದಾ ಲಿಬೆ ಫದೈ ಇನ್ಸಾನ ವ್ಯಫಾರಿಕೊಗ್ಗೆಂ ಫಾಯ್ದಾ ಲಿಬೆ ಫದೈ ಎಕಲಾಂಗೆ ನಿಯಾ ಕುರವ್ವ ನಿಯಾತಕಿ ಏ ನಾಯಂ ಹಸನಾತ್ ಅಜುರಾಯ್ ಸವಾಬು ಲಿಬೆ ವ್ಯಫಾರಿಯ ಕಮ್ಮು ಎಕಲಾಂಗೆ ಲವ್ವಣ್ ಇಸ್ ಬಯಾನ್ ಕುರಿ ಎಫದ ಕಂತತ್ತ ಮುಸೀಬಾಯ್ ಕುರಿಮತಿವಿ ಏಹಿದು ಅಲ್ಲಾಹು ಮತಿನ್ ಹದುಮ ವೆಜ್ಜೆ ಎಕಲಾಂಗೆ ರುಜುವ ವೆಜ್ಜೆ ಮುಸೀಬಾತ ಕುರಿಮತಿವಿ ಎಕಲಾಂಗೆ ರುಜುವವುಮು ತವಬಾವುಮು ಏನಾಯ್ ಲಿಬಿಗೆಂದನಿ ಸವಾಬು ತಕೆಂ ಇತುರ ಏಮ ಏಕಂ ವೆಗೆಂದನಿ ನಫಾ ಲಿಬಿನವಿ ವ್ಯಫಾರಿತಕ್ಕೆ ಕಮುಗ ನಫಾ ಲಿಬಿನವಿ ವ್ಯಫಾರಿತಕ್ಕೆ ಕಮುಗ ಏಮ ಮೀವ ನಫಾ ಲಿಬಿನವಿ ವ್ಯಫಾರಿಂ ಹುಸ್ ಅತ ಎ ವ್ಯಫಾರಿಂ ಫಾಯ್ದಾ ಅಣ್ವಾಣಿ ಕಿಹಿನಕುಂ ಅಳಾಯ ಏ ಕುಂಫದ ಬುಡ ಅಭಾಜ್ಯ ವೆರಿಯೇ ಮುಸೀಬ ದಿಮಾವು ಮುಂಗ್ ಅಮಿಲ್ ನಫ್ಸಂಗ್ ಅಣಿಯಾಕೋ ಅಮಿಲ ನಫ್ಸು ನಾವು ಮೀದುಕೋ ಏನಾಗೆ ಹಯಾಯಂ ಏನ ನೆತಿಕೊಲ್ಲು ಮಸೆ ಕುರಾಣಿ ಕುಂಫದ ನಿಕಮೆತಿ ಫರಾತೆ ಏಗೆ ಬದಲುಗೆ ಅಲ್ಲಾಹ್ ಜಲ್ಲವಾಲ ಮಿ ಮಿಂಬರ್ ಕುರವ್ವ ಕೊಮ್ಮೆ ನ್ಯಾಯೆ ಏಕಲಾಂಗ ಮಿಂಬರ್ ಕುರವ್ವ ಕೊಮ್ಮೆ ಮಿಂಬರಕಿ ಹಗೀಗತುಗ ಅಳಾಯ ನಫಾ ಲಿಬೆನಿವಿ ವ್ಯಫಾರಿಯ ಕಮ್ಗ ಲೆವ್ವಿ ಏಗೆ ಇತುರಂ ಅಣಕ್ಕ ಏಕಲಾಂಗ ಹದುರತಂ ವಾಸಿಲು ಕೊದ್ದೇನೆ ಮಗುತಕೆಗೆ ಗೊತುಗ ಏಕಲಾಂಗೆ ಲಿಯುವ್ವಿ ಏಮ ಏನಾಗೆ ಹಸನಾತ್ ಸವಾಬು ಅಜುರ್ ಇತುರುವೆಗೆಂದೆ ಇತುರುವೆಗೆಂದೆ ಎಮ್ಮೆ ಹರಿವರ್ಣೆ ಏ ನ್ಯಾಯಕಿ ನುವತೆ ಮಿಂಬರು ಫುಳಕಿ ಏಯ್ ಬೇರ್ ಪುಸುಂ ಫೆನ್ನಂಗೊಯ್ ನ್ಯಾಯ ನುವತ ಮಿಂಬರು ಫುಳ ಕಮ್ಗ ವಿಯಸ್ ನುವತೆ ಏಯ್ ಲೊಲ ನುಫೆನ್ನ ಗೊತುಗ ಅಲ್ಲಾಹ್ ಜಲ್ಲ ವಾಲ ಏನಾಗೆ ಮಚ್ಚ ಮೆದುವೆರಿ ಕುರೆವಿ ಮೆದುವೆರಿ ಕುರೆವಿ ಕಮೆ ಕಮ್ಗ ವಿಯಸ್ ಏಮ ನಿಯುಮತಕಿ ಏಯ್ ಬೇರ್ ಪುಸುಂ ನುವತ ಬೇರು ಫುಷು ನೂಂಗೊತ ಕಮ್ಗ ವಿಯಸ್ ಏನಾಯ ಮೆದುವೆರಿ ಕುರವಿ ಕಮೆ ಕಮ್ಗ ವಾಣಮ ಫಹಿಯ ಖೈರುಲ್ಲಿಲ್ ಅಬ್ದ್. এই আড়ায়ং ওই বড় হেবে, এ নায়ং এখালাঙ্গে কুত্তমং এ বড় হেবে, এ নায় দুনিয়া মাতিকে ব্যাপারী কজ্ঞেন ফায়দা লিবে গোতাং, এ নায় সওয়াবু লিবি আজুর লিবি দারাজা উফুলি স্বর্গে বাসুলিবেদে সবে কামগায় বেগেন দে মিফাদেম বয়ান করব্বা একলাঙ্গে জাল্লাওয়ালা কীর্তি গুরুয়ান বাহি করবি আয়তুগা বাণী ওয়াসা আন তাকরাহু শাইয়ান ওয়াহুয়া খাইরুল লাকুম, ওয়াসা আন তাকরাহু শাইয়ান ওয়াহুয়া খাইরুল লাকুম, আদি তিয়াবা মিহুন আদি তিয়াবা মিহুন না তাকরাহু শাইয়ান তিয়াবা মিহুন না নুরু হেবে কামে কামগা একামে বেদানে ওয়াহুয়া খাইরুল লাকুম, আদি এবা মিহুন এ নুরুহে কামকি তিয়াবা মুহুন লাভহুরি কামক বেদানে আলা এনে গে হাকি গে তিয়াবা মিহুন তিয়া নুরুহে কামকি ওয়াহুয়া খাইরুল লাকুম, এই আলায় লাভহুরি কামক কামগা বেদানে ওয়াসা আন তুহিব্বু শাইয়ান ওয়াহুয়া শাররুল লাকুম, এ ফো ভাই করেবি আদি তিয়াবা মিহুন লোবি কুরা কামকি আদি তিয়াবামু রুহে কামেং এই তিয়াবামু না গেল্লু হুরি কামাক বেদানে আদে মি মিকং হাগিগত এ গতকি তিয়াবামি হুন্না নুরুহে কামে এই তিয়াবামি হুন্না লাভুরি কামাক বেস বেদানে তিয়াবামি হুন রুহে কামে এই তিয়াবামি হুন্না গেল্লু হুরি কামাক বেস বেদানে এম আহারমে বলেন জেহনি হামেকান বের ফুসাকান নো আহারমে না কুরিমাতিবা দিমাওয়া আহার মচ্চ ফা করবে আহার মচ্চং এ মিম্বর করবে কান্তত্ত হোগে হামে কানে বের ফুসকান নুম বলং অতি ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়াহুয়া খাইরুল লাকুম, আদি তিয়াবা মিহু নুরুহে কামে তিয়াবা মুহু না লাভহুরি কামক বেদানে আদি তিয়াবা মুহু রুহে কামেং এ তিয়াবা মুহু না গেল্লুং হুরি কামক বেদানে ফাহারে গা ইনসানাক এনা ইবতিলা করবিদানে নিয়মতকুম বেস আদে আল্লাহ জাল্লা ওয়ালা ইনসানাক ইমতিহানা মুসিবা কুরমত কোফানে নিয়মত কুমবেস এহেন হাগি গতুগা এই এনায়ং ওই বড়ু শর্রে গেল্লু মেং এই হামে ফদেং এনায়া ইবতিলা কুরবিদানে শর্রকুম নুবা কামকুম এনায়ং ইমতিহান কুরবিদানে এহেন হাগি গতুগা এগে হিকমে কামগা বেদানে এনায়ং ওই হেবে কামগে বুমায় কিগা মি দেহালা তুগবেস রুজু অঙ্গতি আল্লাহ এ কালাঙ্গে সুবহান ওয়া তাআলাগে গদরা এ কালাঙ্গে জাল্লা ওয়ালাগে মিম্বর ফুড়াই এ কালাঙ্গে জাল্লা ওয়ালাগে নিয়ায়ং এমবুর দিয়ং অতি এমবুর দিয়ং অতি মি এম হালে তাকে এফাহু ইসে দিয়ে এম হা জুমলে তাকাং ইশারা করব্বা ইমাম রহিমহুল্লাহ বিদাড়ুয়ানি কামা সাবাত ফি সহিহ আন নবিয়্যিহিম ওয়া আন ইমামিহিম ওয়া আন মাতবুয়িহিম আল্লাযী ইযা দুয়িয়া ইয়াউমাল কিয়ামাতি কুল্লু উনাসিন বি ইমামিহিম দুউ বিহি সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি আন্নাহু ক্বালা, এই ইবামিহুন গে ইমাম ইবামিহুন এবে কালাকা তাবাওয়া আদি কিয়ামত দোহুন কোম্মে বায়াকাব্বেস এবে গে ইমামুগে নামুন গোয়ালেবে হিদু ইবামিহুন নং এবে কালেগে নামুন গোয়ালেবে নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গারিহুন সহীহুগা ওয়ার দেফাওয়া হাদিস গা ফাদাইন্নে এ নবিয়্যা হাদিস ফুল কুরেবিয়ে আজাবাল লি আমরিল মুমিন আজাবান লি আমরিল মোমিন মোমিন আড়ায় মোমিন আড়ায় কঙ্কমগা আজাব কুরণীবে মোমিন আড়ায় কুরিমতিওয়া কান্তি আজাবে ফদ কমকে ইন আমরহু কুল্লহু উজব, এ নায় কুরিমতিওয়া হুরিহা কমকি আজাব কুরণীবি কমকে মা ইয়াকদিল্লাহু লাহু মা ইয়াকদিল্লাহু মিন কাদা ইন ইল্লা কানা খাইরাল্লাহ, এ নায়ং হেবাব্বা গোতন নুনি আল্লাহ এব্বাস কামে নিয়ানু কুরাব্বায়ে মিগুতাব্বায় হরণ বিশুনেনি, এ নায় হেবাকা গোতকান নুনি আল্লাহ এব্বাস কামে নিয়ান নুকুরাব্বায়ে ইন কানল ইন আসাবত হু সর্রা উফাওয়া কামেং এ নায়া কুরিমতি বেজ্জে নাম এ না আল্লাহ শুকুর কুরে ওয়াইন আসাবত হু দর্রা এগতুং এ নায়ং গেল্লুম বা হিতামেবেরি কামে কুরিমতি বেজ্জে নাম সবর এনা কে তেরিবে ফকান খাইরাল্লাহ, আদি এগোইং এনায়ং হেবে কামগা বেগেন দে মি মোমিন আলাগে হালে তাকিয়ে মি মোমিন আলাগে হালে তাকিয়ে মতনগা রহিমাহুল্লাহ জিকর কফা মিবা গিয়া মেদ্দোহু Come vaya que ves. Eba mi hungi. Imam gi. Goa le bene. Come vaya que ves. Eba mi hunna. Ebe kala katabawa farata giyama dhu kombe kas eba munge imamu ge namun gowa lebene. Ademi kirt gurwanu ga Allah jalla wala wahi bas mekalange bas wahi kurawa fa wahi bas suluga fa den. Allah wahi kurevi. Yawma yadu yawma nad'u kulla unasin bi imamihin. Komme bayakamme ebe ge imamu ge namun timang ilahu gowa lebane duas haduma kurawa she. Gowa lebane duas haduma kurawa she. Ademiya tuga miwa. Komme bayakamme ibayge imamu ge namun timang ilahu guwa lavane. Miya tuga. Tafsiruga. Sahabi Anis. Sahabi Anas. Tabi'i Sayyid ibn Jubair. Tabi'i Hasan al-Basri. Adi tabi'i Abu al-Aliyat al-Riyah. Adi Gatada. Adi minunas bekalun vidaluwani. Aharmenge imamu gotuga giyame dohoga. Imamu ga namun timang ilahu gowa labbane duwas hadu makurashe imama ki ey Muhammadun sallallahu alaihi wa alihi wa sallam kamuga. Adi mitanuga Sheikh Islam Ibn Taymiyyah rahimahullahu bure wada gannawa tafsira kis ifadein. Ege maane ki mai nabiyya sallallahu alaihi wa sallam ey ahar menge imamu ga namun gowa labbane faraa giyame duhuga ahar menna. Komme bayakamme eba mihunge imamu ga namun timang ilahu gowa labbane duwas haduma kurashe. Bumae kiga. Rasulullah sallallahu alaihi wasallam insana ge macha ekalange mimbar kurava mi niya kurava kanta tahuga hadis ful kurevi kike ajaballi li amril mu'min mu'min mu'minage kankan ajab kurani biye hagigi mu'minage kankama kemi ajab wa war kamike kihinen ajab mi wani inna amrahu kullahu ajab hama kashorun ena ge huriha kankama ki ajab kurani vi kankan ki vege ma yaqdi Allahu min qada'in illa kana khayran lah ena yang heba kabba gotakan noni Allahu ebbes kamen yen kurabbe ena hunani egotuga ena yang heba kan Allah jalla wala ibtilabes kurimati kurabbi ena yabba heba kan Allah jalla wala e musiba bes ena kurimati kurabbi ena yabba heba kan ena yang tadmadu kamai balimadu kamai hiddat kamai e vem bes kurimat kurevi eala dannani egotuge ajabennum mi e fo bayan kurevi di hale bes hadis fur kurevi in asabatuhu sarraa ufawa kamen ena ya kurimat vejjanama shakara ena Allah jalla wala shukur kure fa kana khairan lah egotun ena yang hebek kamuga ekam vegende وإن أصابته ضراء أدي إينا ين هتام كرمتي بجي نما كهنا هداني بلاوير كمي مصيبات هدت كمي تدمر كمي وين ككلو مي جلن بير كمي إينا يا كرمتي بجي إينا كتري بي فكان خير الله أدي إيغوين إينا ين هبك كمغاي بيجن دي هبك كمغاي بيجن دي بمائكو العبد الله جعل مي دي حالة كور كم حالة جابس كوبا دي حالة كي سر اينا ين كورما تي بي اوفا كا اوفا بري كامي اي حالة تو جا اي اوفا بري كامو حالة كامو جابيس فرطة محالة نوات اي ضراج حالة اي هتام اي بالي مدو كامي تد مدو كامي وين اي ككول مي ضراج حالة تو جا داتي اندقو هتام اي حالو جابس ena yavani dehalatu ges niyamataka woman woman niyamatu ge halatu ga ena wani bala ge halatu ges ena yavani ajur libigen ba halatu ge gotuga bala ge hale e halatu ki se ena yang ajur libe halatu ga wani adi us tafsilu ga bayan kora fi halati sarra ufawa kame ena yam medweri vejje kihinen ena hadani يشكر الله على هذه النعمة إنا ين الله جل وعلا دبي النعمة إن الله شكر ريواني إيغوتون إم هداري ورني شكر كرمغا على يجا إمن وبين نهر وبين كتري كمن نولي বোমা কি শুকুর আদা কর্মার টাকা কেত্তের কামগা দে মিহুন না জেহে না আল্লাহ জাল্লা ওয়ালা শুকুর এর মাকি আলু কামে নামাজ করবে তা কেত্তের কান নুলে রোদে হিফে হইয়ে কেত্তের কামের নুলে কোরআন কেবে হইয়ে কেত্তের কামের নুলে জাকায়াত দেবে না হইয়ে হাজ করবে না হইয়ে আমর মাওরুফ কেত্তের কান নুলা করবে না তা নুকুরবে না হামা ইফাদাইন এ নাইয়াং উফাবের কামগা হালাত মেদুয়েরিবে এ কামুগা এ নিয়মতুগা আল্লাহ জাল্লা ওয়ালা ইয়া শুকুরের মাট্টাকা ইয়ালা গায় মামিস জেহেনি কেত্তের কামগা দে মিহুরেগে কেত্তের কামগা দে মিহুরেগে এ মামি এ হালে ফি হালাতিল বালা দেঙ্গতি এ নায়া দিমাবি দাতি হালাতে বালাবের কামগা হালাতে বালিমাডু কামায় তাদমেডু কামায় হিতামায়া মলিবের কামা গিলম্বের কামগা হালাতে ইহালতুগা ইয়াসবিরু আলাল বালওয়া এ দিমাবি বালওয়াগা কেত্তেরি বাণী এ গতং কেত্তেরি কামগা এ না সাবিতুবে গায়মে দেমিহুরে ইয়া একু এ কেত্তেরি কামায় সাবিতুবে দেমিহুরম দারাজা কাং উফুলি গেন্দে দারাজা তাকাং উফুলি গেন্দে এ বালাগাবে আল্লাহ শুকুরেরি বুম্বস বুমা একু এ বালা এনাগে হাগ্গুগা বেগেন দানি আল্লাহ হজরতুন লিবিগেন দিয়ে নিয়মাতাকা আল্লাহ হজরতুন এনায় লিবিগেন দিয়ে নিয়মাতাকা মেগে কুরিম্বস বয়ান কোফাবানে দাতি হালাতাই দাতি দাঁড়িওয়ালাই মুসিবায় তাকায় মি বেনায় কেকুড়মগে হালাত কুরিমাতি বুমু এই আড়ায় নিয়মাতাকাং একাম বেগেন দা বাহাবর সবাব বায়াম বেজ এনাগে ফাফা ফোহেবে আল্লাহ হজরত দারায়াতাকাং উফুলিগেন দে উফুলিগেন দে এগে সবং আল্লাহ মাতিন বডাং হাদুমাবে এ কালাঙ্গের রুজুয়াবে এনাগে নিমুমুগে মাতিন এনায়ং হাদুম কবে হাদুমাবে গেন্দে তাওবাগে দরু এনায়ং হুলবি গেন্দে এতক কান্তাকে এয়বরে মা বড় মুসিবাতেন এনাগে মাচ্চাং আন্নাং অব্বা এ কালাঙ্গে জাল্লাওয়ালা এ বড় মুসিবাতুং এনা ফিল্লাবা সালামে করাব্বা কুড়া মুসিবাতে কুরিমত কোফা এগে সালামে করবি কিহা বড়তি নিয়মে কিহা বড়তি নিয়মাত বুমা একীগা মিফাদেইন গাবুলু কদ্দে মিহুরম এ বালা এনাগে হাগ্গুগা বেগেন দানি আল্লাহ হজরতুন লিবিগেন দিয়ে নিয়মাতাকা বাই বালাবেরি কান্তব্বে বাই মুসিবাবেরি কান্তত্তব্বে এ মুসিবাতা বালাবেরি কান কুরিমতি বেগেন নুনি উফাবেরি দাঁড়িওয়ালা কান না দেবেনে এহেম এ কালাঙ্গে এ বালায়ে কুরিমতি কুরেব্বি এ লিবং ওই নিয়মাতা হিসাবাং আলা গেন্দিউ মাট্টাকে ইখওয়ানি মি মিকামুগা বা এমএ মাতি দারাজা বালাবেরি কাং মসাইব হিদ্দতি কামাই গিলম্বেরি কামাই মলিবেরি কাং আড়া কান নিয়মতব্বে এগতুং আল্লাহ শুকুরেরিবে মি মিকামুগা বা এমএ মাতি দারাজা আল্লাহ জাল্লা ওয়ালা মি দারজেং হারমেং উফুল্লাবান দে মি দারজেং উফুল্লাবান দে ইয়া একু মিফাদাইং আলা কাবুল কং ইমাম বে মিফাদাইং এনা দেখি গেং হুরমো আল্লাহ আল্লাহ এ কালাং গে আল্লাহ জাল্লা ওয়ালা এ আলা ইয়াং এ মেদুরি কুরবি বালা এ বালা এ কি আল্লাহ এনা এ নিয়া কুরবি নিয়মতে কাম গা এনা বেগেম মিদানি বুমো সাবর কুরমুগে ইতুরাং আল্লাহ শুকুরেরি বুমুগা এনা দেমি হুন্নানে বিষ্ণালা এই বালায়েন এ বালায়ং এনা সবর কুরি কেতেরিবি একাম এ বালা এনা দেখি গেন দিয়ে ইসো বয়ান করি গোতা ফাফা ফহবু গেন দিয়ে সাওবাকা আল্লাহ হযরত দরজা ইতুরবে দিয়ে সাবাবাকা তাওবাগে দরু এনা হুলবে দিয়ে সাবাবাকা আল্লাহ জাল্লা ওয়ালা হযরত এনা আমরি দান জেহে কাম বয়ান বে দিয়ে সাবাবাকা এবর বড় মুসিবাত গ উলে মিহুম ফেনি এ মুসিবাত এনা সালাম এবে এবর লুই কাম এগে এনা মেদুরি কোরাবা এগে ফিল্লাবা দেববিকা এ হিন্দু আল্লাহ শুকুরেরি বাম বিয়েনা ফাই একালাঙ্গে শুকুরেরি মুগায়না দেমিহুরে মি বালায়াই মি মুসিবাতাই মি দাতি উদগু হালত মেদুয়ের কামাট্টাকা আল্লাহ শুকুরের ফারাতে গতুগা এনা বাণী সুবহান আল্লাহ মি কুমফদ ফিগুহে মি কুমফদ ফাহমে মি কুমফদে কুম বিষ্ণিগেন দিও বিষ্ণিগেন দিও বোমং শেল ইসলাম রহিমহুল্লাহ মাতনুগে এম ফুরতমা বিদালি জুমলতহুগে তেরেগা মি বাণী ফাহুম দা ইমাম ফি নিয়মতি মির রব্বিহিম আলতকুম বাণী মেদু কেডমেন নুয়া গতুগা এবা মি হুঙ্গে বের রাব্বুগে হাদুরাতুং নিয়মে তাকুগে মি ফৈল্লি উবি ইমাম কিতাব ফাহার জালাল লেবুন e zamanu gon ashairan sufiyange emme warga den e ba mo hagurama korevi e ba mo hunga dushmane gotu e ba mo beli shel islam ibn taymiya kitab fahar jalal lebunu kitab fahar andagodi ga jehunu mi imam ge frana ful allah jalla wala hippevi ves jalu terega jalu terega e imam rahimullah ki ke vidaluvi timan ge adawa ettirin timan ne adetere gul ki dekeni ki hina kon heyye tin goteke oti timan ge adawa ettirin timan ne adetere dekeni ki hina kon heyye ek gotaki eba mi hu timan na marali eh kam ga wana ma shahada shahid ge daraje devan gotaki eba mi hu bimun nere timan nere nere ne fonwali ye eh duga bimmati ga datur kuramunda minimane faden allah ge din faturamunda ni ye timbane ebamun timan hifa hayyar kuriye hifa hayyar kurma kunne insana hifa hayyar nueve hagigi hayyar ki emihge hin hayyar we pawa mihay timan na hifa hayyar kurmon allah timan na deterega ekani ginikanya alukan kura farate gotuge wani ekaka wesnu penna haluge elazzatuge den uleni mi masaibuta mi vena kekolonta mi ilumberi mi imamun haya puluge dekwada gennevi gotaki mara lafi kamu gawanama shahide nere du ko lafi kamu gawanama duniya matiga datur fatur kuramunda allah gu dina go munda miniwane eba mun hayyar ko fi kamu gawanama allah ebbes farata kan negi ekalaange alukan kurmuge ekaniwa farate imam rahimahullah emme fahun jalal lebun faharu gwes addiha hatimu kurevi addiha evwana hatimu gawani ko duniya du kurevi rahimahullah rahmatan wasiah ಬುಮಾಯಕು ಹಯಾಪ್ಪಳು ಹೇದ ಕುರವಿ ಗೊತ್ತಕಿ ಮಿ ಅಣಿಯಾ ತಕಾಯಿ ಉದಗುಲಾಯಿ ಮುಸೀಬಾ ತಕಾಯಿ ಹಿದ್ದತಿ ಕಮಾಯಿ ಮೊಳಿಬೆರಿ ಕಮಾಯಿ ಗಿಲನುಗ ಜಲುಗ ಹಶಕೊಳ್ಳು ಸಿರು ನಿ ಜಲು ಮಿ ಇಮಾಮ್ ವಿದಾಳುವಿ ಗೊತ್ತಕಿ ಮಿ ಇಮಾಮ್ ವಿದಾಳುವಿ ಗೊತ್ತಕಿ ಏಮ ಜಲುಗಾ ವಿಯಸ್ ಏನ ವಣಿ ಅಲ್ಲಾಹ ಜಲ್ಲವಾಲಾಗ ನಿಯಮತುಗೆ ಏಮ ಎವ್ವೆಸ್ ಮಿಹೆಗೆ ಹಿತಂ ಮಿಹಕಂ ಹಯ್ಯರನ್ನು ಕೊರವೇ ಏನಾಗ ಹತರಸ್ವ ಹಯ್ಯರು ಕುರಿ ಕಮ್ಮಗೆ ಸೇನಾಗ ಹಿತಂಗ್ ಹಯ್ಯರನ್ನು ಕೊರವೇ ಪೈ ಹಿಂಗ್ ಹರಿ ಹಿಂಗ್ ಹರಿ ಹಿಂಗ್ ಹಯ್ಯರು ಕೊರವಿದ್ದ ಕಮಗಾಣ ಮೆ ಹಯ್ಯರು ವಿ ಸೋಬಕ್ ಇಹ್ಲಾಸ್ ತರಿ ಕಮಾಯಿ ಅಲ್ಲಾಹ ಕುತ್ತಂ ಬುಮಾಯಿ ಎ ಕಲಾಂಗೆ ಬೋಲೆ ಬುಮಾಯಿ ಎ ಕಲಾಂಗೆ ಜಲ್ಲ ವಾಲಾಯ ಉಣ್ಣ ಲೋಯ್ ಬಾಯಿ ಎ ಕಲಾಂಗ್ ಜಲ್ಲ ವಾಲಾಂಗ್ ಉಣ್ಣ ಬಿರುವೆತ್ ಕಮಾಯಿ ಉಗೂಬಾತ್ ಮಿಖಂ ತತ್ತಕ ದಿನ ನಾನ್ ಏಮ ಹಗೀಗಿ ಹಯ್ಯರಿಯಕಿ ಹಿಂಗ್ ಹಯ್ಯರು ವಿಫಾವಾ ಮೀಹ ಏಕಂಗೆ ನುವಾಣ ಕಮೆಮ್ಮಿ ಏಮ ಇಮಾಮ್ ರಹಿಮ ಅಲ್ಲಾ ಎಮ್ಮು ಹಯ್ಯರು ಕುರಿ ಹಯ್ಯರ್ ಕುರುಂ ವೆಗೆನ್ ದಿಯೈ ಲಜ್ಜ ಫಿಲ್ ಇಬಾದ ಅಳು ಕಮ್ಮುಗ ಲಜ್ಜ ಲಿಬಿಗೆಂದ ಮಗಾಮೆಗೆ ಗೊತ್ತುಗೆ ಎಕಣಿ ಗಿನಿ ಕನ್ಯಾ ಎಕಣಿ ಮಾ ಎಕಣಿ ಹುರೆ ಎಬ್ಬೆಸ್ ಮಿಹ ಕನ್ ನುಫೆನ್ ಹಾಲುಗ ಅಲ್ಲಾಹ ಅಳುವತಿ ಮುಗ ಅಳುಕಂ ಕುರುಮುಗ ಗಾಯಂಬಿ ರಹಿಮಹುಲ್ಲಾಹು ರಹಮತನ್ ವಾಸಿಯ ಗುಮಾಯಕು ಇಸೆ ಬಯಾಂ ವೆ ಮಿದಿಯೈ ಮುಸೀಬಾಯತ್ತಂ ಅಳಾಯಂ ನಿಯಮತುಗ ಗೊತ್ತುಗ ವೆಗೆನ್ ದಾಕಂ ಇಫ ತಫ್ಸೀರ್ತ ಬಯಾಂ ಮಿಕುರಿ ಅದಿ ಮಿನ್ ಮಸಾಹಿಬುತ ನಿಯಮತ ಗೊತ್ತುಗಾ ವೆಗೆಂ ಇ ಗೊತ್ತುಗಾ ಬಲಾಫಿ ಕಮುಗ ವಾಣಮ ಮಿ ಮರ್ತಬ ಆಲಿಯ ಮಿ ಇಸ್ಲಾಂ ದೀನುಗೆ ಅಳ ಲಿಬಿಗೆಂದ ವರಮ್ಮತಿ ದರ್ಜೆ ವರಮ್ಮತಿ ದರ್ಜೆ ಅನ್ ಯಸೀರ್ ಅಲ್ ಬಲಾ ನಿಯಮತು ಮಿನ್ ಅಲ್ಲಾಹ್ ಬಲಾ ತಕಾಯ್ ಕೆಕುಳುಮ ಗಿಲಂಬೆರಿ ಕಮಕಿ ಏಯ್ ಅಲ್ಲಾಹ್ ಜಲ್ಲವಾಲ ಹದುರತು ಏ ನಾಯ ಮೆದುವೆರಿವಿ ನಿಯಮತ ಕಮುಗ ಎಳ ಬಲಾಗಣ ಇ ಗೊತ್ತುಗ ಈಮಾ ವೆ ದೆಮಿಹುರ್ಜ ಕಮುಗ ವಾಣಮ ಬುಮಾಯಕೀಗ ಅಲ್ಲಾಹ್ ಕುರಿಮತ್ ಕುರೆವಿ ಇಮ್ತಿಹಾನ್ ಏಯ್ ಏನಾ ಕುರಿಯರ ಅದಿಯು ಮಲ್ಲಿಬುಣ ಪುರುಸತಕಂ ಅಳಾಯವ್ಯಗೆಂದೆ ಏಮ್ ಅರೈ ಬಹುಗ ಬುಣವೆ ವಾನ್ ತಸೀರಲ್ ಮಿಹ್ನ ಮಿನ್ಹ ವಾನ್ ತಸೀರಲ್ ಮಿಹ್ನ ಮಿನ್ಹ ತವ್ಯಗೆಂದೆ ಎಗೊತು ರೈಮ್ ಕುರೈವ ದೆಕಲಿಮೆ ಗೊತ್ತುಗಾವೆ ಮಿಹ್ನ ವೆಗೆಂದನಿ ಮಿನ್ಹ ಯಶೆ ವೆಗೆಂದೆ ಉಮಾಕಿಗ ಹುಲಾಸಾಯಕಿ ದೆಹಾಲತು ಕುರೆ ಕೊಮ್ಮೆ ಹಾಲೆ ತೆಗ್ಗಾವೆಸ್ ಅಲ್ಲಾಹ್ಗೆ ಅಳಾವಣಿ ಅಲ್ಲಾಹ್ಗೆ ಅದುರತು ಅಜುರ್ ಲಿಬಿಗೆಂಬ ನಿಯಮ ತೆಗ್ಗ ಏಯ್ ಮೋಮಿನ್ ಅಳಾಯ್ ಅಜಾಬ್ ಕುರನ್ ವಿಹಾಲತಿಕಿಯೆ ಇನ್ ಅಸಾಬತು ಸರ್ರಾ ಶಕರ ಫಕಾನ ಖೈರಲ್ಲ ಏನಾಯಂ ಉಫಾವಾ ಕಮೆ ಕುರಿಮತ್ ವಜನಮ ಏನಾ ಇಕಲಾಂಗೆ ಶುಕುರ್ ಕುರೆ ಏಯ್ ಏನಾಯಂ ಹೇವಕಂ ಹೇವಕಂ ಹೇವಕವ್ಯಗೆಂದೆ ವ ಇನ್ ಅಸಾಬತು ದರ್ರಾ ಅಸಬರ ಫಕಾನ ಖೈರಲ್ಲ ಅದಿ ಏನಾಯಾಯ್ ಹಿತಾಮೆ ಕುರಿಮತ್ ವಜನಮ ಏನಾ ಎ ಹಿತಾಮಾಗ ಕೆತ್ತೆರಿವೆ ಅದಿ ಏಗೊಯ್ ಏನಾಯಂ ಒಯ್ ಹೇವಕವ್ಯಗೆಂದೆ ಇಹ್ವಾನಿ ಅಲ್ಲಾಹ್ಗೆ ಅಳಾಯಕಿ ಅಲ್ಲಾಹ ಅಲ್ಲಾಹ ena kurimati kurva komme khale teggaves Allah ekamuga ada kurmugava alukamen ada kurmugava farate Allah ge alayaki Allah jalla wala e alaya kurimati kurva komme kameggaves alukamen nuwata alweti umugava farate misalaka sarra ufava kame kurimati di ekamugave alukame shukur kurun kalange shukur veriwe shukur kurun alukame barra musibate gilam berikame hiddati kame kurimativi ega vesve alukame ei sabur sabur kurun ketterivum eves alukame gumaya kiga sarrage alukamaki shukuran niyam enimata shukur verivum darraga alukamaki bis sabri alaiha ekamuga allah jalla wala ge hadrata ketterivumuga demihuru adi dannan jehe mi dehalatugaves shukur verivahushi dihalatugaves shukur verivani adi sabra ekiga adi sabr kura iru ebai dati halatuga sabr kura iru e sabra ekiga shukur ebade komme bayakabves sabra e shukur mi asawa de garina fada deche adi hadisge mi hisabo sharha kurma foga mirege filawal minimalani e foga rahimahullahu vidal fava devana bayad dendani inshallah annange kulahuga فهذا الحديث يوم الجميع أقضيته لعبده المؤمن فهي إكلانج مؤمن علاج ماتش كربا هريان يا فلتكو كي ماتش مي حديث عام وجن بي مي عام وجن بي حديث كي وأنها خير له إذا صبر على مكروهها وشكر لمحبوبها أدي إيج ترين إنا لوبوا كما شكركو nuruhe kankama ketteri vejjenama ehuriha niyafultakaki enayavva hevekkambes mi hadisum bayan vegende bal hada dakhilun fi musamma al iman adi kiyan heye mikam vani iman kamuge terega dikur kurave kamuge terenne fa innahu kama qala salaf ei ummatuge salafus salihun vidala fadeinne al imanu nisfan iman kam vani debayaka nisfus nisfun sabr wa nisfun shukr ibbayaki sabr an ibbayaki shukre ikalaange jalla wala baswahi kurabaha fadeinne inna fi dhalika la ayatin li kulli sabbarin shakur hama kashwarun ketteri kambodu shukur verivun gina komme mihakan ekan tattahuga hekita kevwa kan kashware ade divan filaluga bayan koddevene iman kan debaya behifa mi debaya kan nisbe kurayfa mi wani ei debaya kan wa kamekkan sabruka sabruga bayaka shukurga bayaka kihinen iman kan mi debaga wani sabruga bayaka shukurga bay mi ga tafsilata inshallah annanga kulahaga bayam vegen dane subhanak allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajmain.